সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। স্বাধীন করো, স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। DJ Hitler, DJ Hitler, DJ Hitler. DJ Hitler, DJ Hitler. Show up CMA, show up CMA, show up CMA. DJ Hitler, DJ Hitler, DJ Hitler, DJ Hitler, DJ Hitler. Show up CMA, show up CMA. Mixed by DJ Remix Club Govindul Palmagura.